জিকির সাহাবায়ে কেরামগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মাসের চন্দ্র উদিত হওয়ার পর থেকে জিকিরে মশগুল থাকতেন। সেই জিকিরটি দুই ধরনের, একটা হচ্ছে মোতলাক আর একটি হচ্ছে মুকাইয়্যাদ। মোতলাক হচ্ছে সাধারণ জিকির সর্বাবস্থায়, আর মুকাইয়্যাদ হচ্ছে কিছু সময়ের সাথে সম্পৃক্ত। অতএব মোতলাক হচ্ছে এই জিলহাজ মাসের চন্দ্র উদিত হওয়ার পর থেকে শুরু হবে সর্বাবস্থায়, মসজিদে, বাড়িতে, হাটে, বাজারে, রাস্তাঘাটে, সর্বস্থানে এই জিকিরগুলি করতে পারবেন। সাহাবায়ে কেরামগণ এই জিকিরগুলি মসজিদে সীমিত রাখতেন না, বরং হাটে বাজারে গিয়েও তারা এই জিকির করতেন। জিকিরটি হচ্ছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই যে তৌহিদের দোয়া, তৌহিদের জিকির, তৌহিদের স্মরণ, আল্লাহর একত্বের কথা প্রকাশ, আল্লাহর মহত্বের কথা প্রকাশ, এই জিকিরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর মুকাইয়্যাদ হচ্ছে যেটা হাজী সাহেবগণ সহ সবাই পড়বেন কোরবানির দিনে সকাল থেকে শুরু করে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত, প্রতি নামাজের পরে এই জিকিরগুলি করবেন, সুন্নাত সম্মত জিকির। সুতরাং আমরা নর্মালি এই কয়েকটি আমল পেতে পারি। এরপরে আরেকটি বিশেষ আমল রয়েছে আমাদের জন্য, এটা সকল স্তর, সকল স্থানের, সর্বস্তরের মুসলিমদের জন্য। তবে এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এই মাসে এই আমলগুলির চাইতে আরও গুরুত্বপূর্ণ দুটি আমল রয়েছে, যা হচ্ছে উল্লেখযোগ্য, একটি হচ্ছে কোরবানি, অপরটি হচ্ছে হাজ। কোরবানি পৃথিবীর সকল প্রান্তের মুসলমানদের জন্য, যারা সামর্থ্যবান, যাদের কোরবানি করার মতো সচ্ছলতা রয়েছে তাদের জন্য। কোরবানি হচ্ছে ত্যাগ, ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল করা, এটা হচ্ছে কোরবানির উদ্দেশ্য। একটি জানোয়ার উৎসর্গ করে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, এটা হচ্ছে একটা বড় ইবাদত, বড় ত্যাগের বিষয়, বড় মানসিকতার বিষয়। সুতরাং এখানে আমাদেরকে ত্যাগ, আন্তরিকতা রেখে ইখলাসের সাথে যদি আমরা কোনো জানোয়ার আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। এই ত্যাগ বড় কঠিন ত্যাগ, যা ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন তারই সুন্নাত আমাদের জন্য রয়ে গেছে। সুতরাং আমরা যারা যেখানে রয়েছি, যাদের সামর্থ্য রয়েছে, তারা অবশ্যই ছোট্ট একটি ছাগল হলে, ভেড়া হলেও, দম্বা হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কায়েমের উদ্দেশ্যে আমরা অবশ্যই দশই জিলহাজ, ঈদের নামাজের পরে একটি ছাগল জবাহ করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া এই কোরবানির বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল হয়ে থাকে। কোরবানির জানোয়ার আল্লাহর কাছে যায় না, কোরবানির গোস্ত আল্লাহর কাছে যায় না, কোরবানির রক্ত আল্লাহর কাছে যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানির জানোয়ারও যায় না, কোরবানির গোস্তও যায় না, কোরবানির রক্তও যায় না। সুতরাং কি যায়? শুধুমাত্র অন্তকরণ যায়, তাকওয়ার ভিত্তিটি যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব আন্তরিকভাবে তাকওয়ার সাথে, ইখলাসের সাথে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে আমরা এই জানোয়ার কোরবানি করব। অপর হাদিসে যারা অপর হাদিসে এসেছে যারা এই আন্তরিকতার সাথে তাকওয়ার সাথে কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য উৎসর্গ করে, তাদের এই উৎসর্গিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকে, তার প্রতিটি লোম, প্রতিটি খুর, প্রতিটি পা, প্রতিটি রক্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখেন এই বান্দার জন্য। সুতরাং আমরা যারা হজে যেতে পারবো কি না সেটা পরের কথা, কিন্তু যারা নিজ নিজ অবস্থানে থাকবো তারা অবশ্যই সাধ্য থাকলে একটি জানোয়ার আল্লাহর জন্য উৎসর্গ করে তার সন্তুষ্টি হাসিলের চেষ্টা করবো ইনশা আল্লাহ। দ্বিতীয় যে আমলটি সর্ববৃহৎ আমলের মধ্যে তা হচ্ছে হজ। আমরা জানি হজ হচ্ছে ইসলামের রুকন সমূহের মধ্যে অন্যতম একটি রুকন বা চতুর্থ রুকন আমরা বলতে পারি। সেই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলিম জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এই হজে কবুল করেন যারা সৌভাগ্যবান। সুতরাং আমরা এই হজের বিষয়টিও খেয়াল করব, যাদের কাছে সামর্থ্য রয়েছে, শারীরিক সুস্থতা রয়েছে, অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, তারা আমরা এই হজে যাওয়ার চেষ্টা করব। এই হজ হচ্ছে বিশ্ব মুসলিম সম্মিলন, বিশ্ব মুসলিম ইজতিমা, বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের একটি বাহ্যিক লক্ষণ প্রকাশ করে এই হজের মাধ্যমে। সেখানে শ্বেতাঙ্গ গৌরাঙ্গ আর কৃষ্ণাঙ্গের কোনো ভেদাভেদ নাই, রাজা ও প্রজার মধ্যে কোনো ভেদাভেদ নাই, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে কোনো ভেদাভেদ নাই, চাষি কৃষকের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বরং একই বাক্যে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিলের জন্য উপস্থিত হয়ে থাকি আর বলতে থাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্পূর্ণ তাওহীদের কথা, সম্পূর্ণ আল্লাহর একত্বের কথা। অতএব আমরা এই হজকে যারা অবলম্বন করতে পারবো, যাদের আল্লাহ শক্তি এবং সামর্থ্য দিবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তারা অবশ্যই হজে যাব ইনশাআল্লাহ। হজে গিয়ে একটি হাদিসের কথা আমরা স্মরণ রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হজ্জ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে গিয়ে কোনো ধরনের অন্যায় অশ্লীল পাপাচার করলো না, সে যেন সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসলো। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আমরা খেয়াল করব যেন হজের মধ্যে গিয়ে কোনো ধরনের অন্যায় আমাদের দ্বারা সংঘটিত না হয়। অন্যায় বলতে প্রধানত শিরক এবং বিদাত যেন না হয়, কোনো পাপাচার যেন না হয়, কোনো অশ্লীল কাজ যেন না হয়। আর এই সমস্ত অশ্লীল কাজ মুক্ত হয়ে যদি হজ হয়, তাহলে সেই হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয় মাবরুর, যার বিনিময় হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুতরাং যারা আমরা হজ করতে যাব ইনশাআল্লাহ, তারা আমরা এই দিকে খেয়াল রাখবো যেন আমাদের হজ কোনোভাবেই শিরক যুক্ত না হয়, বিদাত যুক্ত না হয়, বরং শিরক এবং বিদাত মুক্ত হয়ে, সকল প্রকার পাপাচার মুক্ত হয়ে, এখলাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের নীতির অনুসরণ করে যেন আমরা এই হজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, ফলে আমরা জান্নাত লাভে ধন্য হব ইনশাআল্লাহ। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা জিলহাজ মাসের প্রথম 10 দিনের যে করণীয় বা ফজিলতের কথা হাদিসের আলোকে জানতে পেরেছি, তাই সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করলাম। আমরা আজকে এই মাসে, এই বছরে এবং ভবিষ্যতে যদি বেঁচে থাকি আর এই সময় ও সুযোগ যদি আমাদের কাছে আসে, তাহলে উল্লেখিত বিষয়গুলি পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা পেশ করলাম, আমরা যা আলোচনা করলাম, যা শুনলাম, সেই আলোচনা এবং শোনার মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, এখলাসের সাথে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সকল প্রকার আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।